গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, মন কর না কিরিয়াসিয়া গো, মন কর না কিরিয়াসিয়া প্রশ্ন যখন করিবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, রক্ত মাংসের দেহে খোদা জীবন দিয়ে পাঠিয়েছেন হুকুম তার মানতে তোমায় যে হবে, দুনিয়ার মোহে আর বলো কি শান্তি পাবে, দুনিয়ার মোহে আর বলো কি শান্তি পাবে, টাকা পয়সা গাড়ি বাড়ি গো, টাকা পয়সা গাড়ি বাড়ি সঙ্গে কিছুই না যাবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, মন কর না কিরিয়াসিয়া গো, মন কর না কিরিয়াসিয়া প্রশ্ন যখন করিবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, যত গর্ব আর অহংকার থাকবে না কিছু তোমার, দমটি পুরিয়ে গেলে সবই হবে যে আধার, যত গর্ব আর অহংকার থাকবে না কিছু তোমার, দমটি পুরিয়ে গেলে সবই হবে যে আধার, পরকালের ডাকে সাড়া দিতেই হবে, পরকালের ডাকে সাড়া দিতেই হবে, আপন সজন সবাই গো, আপন সজন সবাই তোমায় ভুলিয়া যাবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, মন কর না কিরিয়াসিয়া গো, মন কর না কিরিয়াসিয়া প্রশ্ন যখন করিবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, খোদার হুকুম নামাজ রোজা হজ আর যাকাত পালন করিলে তোমার হবে যে গো শাফায়াত, খোদার হুকুম নামাজ রোজা হজ আর যাকাত পালন করিলে তোমার হবে যে গো শাফায়াত, সবাই হাসরে যাবে ইয়া নফসি বলিবে, সবাই হাসরে যাবে ইয়া নফসি বলিবে, মাফ কর আমায় খোদা গো, মাফ কর আমায় খোদা চিৎকার করে কাঁদিবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে, মন কর না কিরিয়াসিয়া গো, মন কর না কিরিয়াসিয়া প্রশ্ন যখন করিবে, গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে। কাফের সাজদাদ কারুন নমরুদ আর ফেরাউন, আজ কোথায় গেল তারা একবার সেটাই ভাবুন। কাফের সাজদাদ কারুন নমরুদ আর ফেরাউন, আজ কোথায় গেল তারা একবার সেটাই ভাবুন। চিরদিন এই ভবে থাকলো কে বল কবে, চিরদিন এই ভবে থাকলো কে বল কবে, জন্মেছ যখন তবে গো, জন্মেছ যখন তবে মরণ তোমার হবে গোরে, তোমার কি হবে জবাব তুমি কি দেবে। মন কর নকরি আসিয়া গো, মন কর নকরি আসিয়া প্রশ্ন যখন করিবে গোরে, তোমার কি হবে জবাব তুমি কি দেবে। দুদিনের দুনিয়াতে থেকো না গো আর মেতে, এই ভবের মায়া ছেড়ে তোমায় হবে গো যেতে। দুদিনের দুনিয়াতে থেকো না গো আর মেতে, এই ভবের মায়া ছেড়ে তোমায় হবে গো যেতে। হুকুম খোদার না মানবে আফসোস কতই হবে, হুকুম খোদার না মানবে আফসোস কতই হবে। এমডি মে বুব তুমি গো, এমডি মে বুব তুমি জান্নাত কেমন পাবে গোরে, তোমার কি হবে জবাব তুমি কি দেবে। গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে। মন কর নকরি আসিয়া গো, মন কর নকরি আসিয়া প্রশ্ন যখন করিবে গোরে, তোমার কি হবে জবাব তুমি কি দেবে। গোরে তোমার কি হবে জবাব তুমি কি দেবে।